আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে দরগাপাড়া শাহ মখদুমা হজরত তুরকান শাহর পিছনে। ওটা বাপের বাড়ি দাদার বাড়ি? জি, বাপের বাড়ি দাদার বাড়ি একই জায়গায়, দুটা এক জায়গাতে। জি। নানার বাড়ি কোথায়? নানার বাড়ি ওটাই, নানার বাড়ি দাদার বাড়ি পাশাপাশি। আচ্ছা, আপনার বাড়িতে সদস্য সংখ্যা কতজন? আমরা দুই ভাই এক বোন। বাবা কি করেন? বাবা উনি ফল ফুলারির ব্যবসা করতেন, কোথায় ব্যবসা করতেন? আড্ডি মার্কেটে, আড্ডি মার্কেট খাঁচাপট্টিতে। আচ্ছা, তো এখন কি উনি বেঁচে আছেন? উনি জীবিত আছেন। জীবিত আছেন। আপনার ভাইয়েরা কি করেন? আমার ভাই একটা রাজশাহী সিটি কর্পোরেশনের সুপারভাইজারে চাকরি করে। আর পারিবারিক আর কে কে আছেন বা কি পারিবারিক সমস্যা আছে কিনা? পারিবারিক সমস্যা বলতে গেলে পারিবারিক কোনো সমস্যা নাই। বোনটা ছিল, বোনটা মারা গেছে, এখন আমরা দুটা ভাই বর্তমানে। তো আমি তো ওই বাসায় ধরেন থাকি না, আমি এখন একটু শহরের ব্যাক সাইডে থাকি। ওটা কোন জায়গাতে? শহরের ব্যাক সাইডে হচ্ছে কয়েকডারা খ্রিস্টান পাড়া, 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওখানেই আমি এখন, ওখানে আমি বাসা টাসা করতে পারিনি, আমি ভাড়াই থাকি আর কি। হ্যাঁ, মানে কেন ভিটামাটি ছেড়ে ওখানে কেন? ভিটামাটি ওটা আমার বাবা বঞ্চিত করেছে। হঠাৎ একদিন শুনি যে বাবা জমিটা তার বড় পুত্রকে দিয়ে দিয়েছে, আমার জন্য সে কিছুই রাখেনি, তার বড় পুত্রকে দান করেছে আর কি। সেই জন্য আপনি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি ভাড়া থাকেন? হ্যাঁ। তো ছোটবেলায় আপনার কি দরগাপাড়াতে কেটেছে? হ্যাঁ, ছোটবেলাতে আমার দরগাপাড়াই কেটেছে। স্কুলে কোন স্কুলে পড়াশোনা করতেন? আমি রাজশাহী লোকনাথ স্কুলে। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন ওখানে? এই মোটামুটি 5-6 পর্যন্ত, 5 পর্যন্ত পড়ালেখা করেছি। ওখান থেকে বের হয়ে যে আবার প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম। কোন স্কুলে? এই গোয়ালপাড়া স্কুলে। ওখানে হ্যাঁ, ওখানে একটু চঞ্চল ছিলাম, ওখানে লেখাপড়া হয়নি। তারপরে আবার এখানে এখানে ভর্তি হয়েছিলাম, এখানেও হলো না। তারপরে ওখান থেকে বাইর হয়ে যে ওই পলিটিক্সের মধ্যে জড়িত হয়ে যায়, আর লেখাপড়া হয়। তো স্কুল জীবনে যখন ক্লাসের কোনো বন্ধু বান্ধব ছিল না, তাদের সাথে কোনো ঘটনা মনে আছে যে ক্লাসে কি করতেন, পড়াশোনা? হ্যাঁ, আমাদের অনেক ঘটনাই ঘটেছে। আমরা ধরেন টিচারদের সাথে মনে করেন ঠাট্টা ইয়ারকি ফাজলাম, অনেকেই মনে করেন খুচরপোনা, এগুলো তো ছিলই স্যারদের সাথে। ওই স্কুলে ঠিক মতো যেতাম না, ওই ক্রিকেট খেলে বেড়াতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। হ্যাঁ, এরকমভাবে মনে করেন লেখাপড়াটা ঠিক মতো হয়নি। কোথায় কোথায় আড্ডা দিতেন? আড্ডা দিতাম ধরেন ওই আপনার নদীর চরে, রাজশাহী কলেজ, তারপরে বাটার মোড়, ওই সোনাদিঘির দুই তালার উপরে, এগুলা জায়গায় মোটামুটি আমি আড্ডা দিতে বেশি পছন্দ করতাম। চরে যাইতেন কিভাবে? চরে তো আগে তো পায়ে হেঁটেই যাওয়া যেত, আগে তো নৌকা টোকা লাগতো না, বিশাল চর পড়তো। ওখানেই ধরেন আমরা 8-10 জন বন্ধু বান্ধব যাই, ওখানেই বসে থেকে আড্ডা টাড্ডা দিতাম। আবার স্কুল শেষ সময় স্কুল ফাঁকি দিয়ে আবার বাসায় চলে আসি, স্কুলের সময়টা আর কি ওখানে পার করতাম। মানে স্কুলে ক্লাস করা বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা দিতাম ওখানে, ওখানে যে টাইমটা পাস করতাম আর কি। সবাই কি একই স্কুলে ছিলেন না? না, সব অনেকে অনেক সবাই একই স্কুলে না, বিভিন্ন বিভিন্ন স্কুলে। হ্যাঁ, ওই সময়টা আমরা মানে একটা সময় বাইর করে নিতাম, যে সময় এখানে সবাই আসবে আর কি, এখানে আড্ডা দেওয়া হবে, এরকমভাবে একটা গ্যাপ তৈরি করে নিতাম। আচ্ছা, খেলাধুলা করতেন কোথায়? খেলাধুলা রাজশাহী কলেজ মাঠ। হ্যাঁ, খেলার কোনো ঘটনা মনে আছে? ম্যাচ খেলতে যে বাটন না, কীভাবে খেলতেন? হ্যাঁ, আমরা অনেকই ফুটবল, আমি বেশি ফুটবল খেলাটাই পছন্দ করতাম, ক্রিকেটটা আমার অত আগ্রহ ছিল না। খেলাধুলা দেখা যাচ্ছে ওই খেলতে ধুলতে খেলাধুলা করতে করতে দেখা যাচ্ছে অনেকে বন্ধু বান্ধবের সাথে অনেকে গ্যাঞ্জাম হয়ে যেত, ঝুটঝামেলা হতো, এইরকম নিয়েই মনে করেন যাই হোক। হ্যাঁ এই তো। আচ্ছা, তারপরে আস্তে আস্তে পড়াশোনা শেষ করে? হ্যাঁ, পড়াশোনা শেষ করে যে আমি টেকনিশিয়ান, ওই যে নিউ মার্কেট হকার্স মার্কেটে টেকনিশিয়ানের কাজে ঢুকে গেলাম। ওখান থেকেও মোটামুটি 10-15 বছর কাজ করলাম। কী কাজ? ওই ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, হ্যাঁ এগুলো টেকনিশিয়ান ওখান থেকে কাজ করে। হ্যাঁ, মেরামত আর কি, মেরামত কাজ শিখছিলাম, ভালোই শিখেছিলাম। কাজটা আমার টিকলো না, ওখান থেকে আইসা আবার মনে করেন একটা টিভি ফ্রিজের শোরুমে ওখানে অবস্থান নিয়েছিলাম, ওখানেও থাকলাম। থেকে আমি নিজে টিভি ফ্রিজের শোরুম করেছিলাম এক সময়। আমার শোরুম ছিল কুমারপাড়া, যে সনি র্যাঙ্কসের সামনে ক্যালি স্টোর, হ্যাঁ ওখানে আমি টিভি ফ্রিজের অনেক দিন, দীর্ঘদিন ব্যবসা করেছি। ওই ব্যবসাটা আমার শ্যুট করেন, যাই হোক ওখানে ক্ষতিগ্রস্ত হয়ে এই তো এখন আমার জীবনে। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে হ্যাঁ প্রথম জীবন শুরু করেন হচ্ছে ইলেকট্রিকের হুম হুম টেকনিশিয়ান, টিভি ফ্রিজ হ্যাঁ এগুলো মেরামতের জি জন্য। জি। ওই ওই দোকানের মালিক কোথায় বাসা ছিল? ওনার মালিকের বাসা ছিল হরিয়ানে। ও হরিয়ানে, উনি বিগত 2-3 বছর হলো মারা গেছে। তারপরে উনি চালাত পারল না, ভারপ্রাপ্ত হয়ে আমারকে দায়িত্ব দিয়ে গেল। আমি বিগত 5-6 বছরের মতো চালিয়েছিলাম, চালানোর পর আর অ্যাবিলিটিতে সম্ভব হলো না, এটা আমিও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে বর্তমানে এখন কি করা হচ্ছে? বর্তমানে যে রিক্সা, এখন এভাবেই জীবন যাপন পার করছি। আচ্ছা, এখানে রিক্সাটা নিজস্ব না হচ্ছে? আমার রিক্সা জমা রিক্সা, মহাজনের রিক্সা। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো প্রতিদিন সিস্টেম, আমি যা আয় করবো আমার 400 টাকা জমা দিতে হবে, হ্যাঁ বাকিটা আমার। আচ্ছা, যদি 400 টাকার কম হয় তাহলে? না, 400 টাকার কম দেওয়া যাবে না, এটা নির্ধারিত। হ্যাঁ, না হলে পকেট থেকে পুজিয়ে দিতে হবে, এরকম সিস্টেম আর কি। আচ্ছা, মালিকের 16 আনা পূরণ করতেই হবে। কয় বছর হলো রিক্সা চালানো? আমার বিগত, আমার নিজের একটা অটো ছিল, এই লকডাউনের জন্য মনে করেন অটোটা বিক্রি করে দিতে হলো। লকডাউনের পুরো ওই অটোটা বিক্রি করে এই জীবন যাপন পার করলাম, মনে করেন এই অটো বিক্রির। লকডাউন মানে করোনার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, করোনা। আচ্ছা, সেই সময় তার আগেও ভালোই চলছিল? ভালোই চলছিল, আমার নিজস্ব গাড়ি ছিল তখন, আমার অটো ছিল। তার মধ্যে আমি লকডাউনের 1 বছর পর আমি বিক্রি করে দিলাম, করোনার 1 বছর পর, দিয়ে ওটা দিয়েই জীবন জীবিকা পার করলাম ওই টাকা দিয়ে। তারপরে তো এই যে জমা গাড়ি, মহাজনের গাড়ি চালানো। লকডাউনের সময়কার কিছু ঘটনা বলেন, যেমন হচ্ছে চারিদিকে লকডাউন বা তখনকার কী পরিস্থিতি ছিল? তখনকার পরিস্থিতি, আমি বর্তমান বেকার, তখন আমার কোনো কর্ম নাই, আমি কর্মহীন পুরাটা। যতদিন লকডাউন চলেছে ততদিনই আমি বসেছিলাম, লকডাউনের পরে আমি এই রিক্সাটা হাতে পাই। তখন হচ্ছে আপনার আশেপাশে করোনাতে কাউকে আক্রান্ত হয়েছিলেন, চোখে দেখেছিলেন, বা তখন একটা ভয় কাজ করছিল না ভিতরে যদি করোনা? হ্যাঁ, ভয় তো বিরাজ করছিল অবশ্যই, কিন্তু সে সময় তো করোনাতে আক্রান্ত হয়েছে, ওই সে সময় আক্রান্তর মানুষরা তো বাইরে বাড়ায়নি, সে সময় মানুষ আতঙ্কের মধ্যে ছিল, যারও হয়েছে সে কখনো বাড়ায়নি। আচ্ছা, আপনার আশেপাশে কি করোনাতে আক্রান্ত হয়েছিল? হ্যাঁ, অনেকে হয়েছে শুনেছি, কিন্তু চোখে দেখিনি। হ্যাঁ, যে অমুক অমুক করোনায় আক্রান্ত হয়েছে, কানে শুনেছি, চোখে দেখিনি। তার বাসায় ধরা ছোঁয়ার বাইরে ছিলাম, তাদের বাসায় যাওয়ার চেষ্টা করিনি, তার আশেপাশে যাওয়ার আমরা চেষ্টা করিনি। হ্যাঁ, তখন মানুষ একটু সচেতন হয়েছিল বলে আপনার মনে হয়? সচেতন ছিল, অবশ্যই সচেতন ছিল, আমিও নিজেও নিজেও ছিলাম, আমি নিজেও পুরো লক যতদিন করোনা ছিল ততদিন মাস্ক মুখে ব্যবহার করেছি, মাস্ক ছাড়া চলাফেরা করি। এই তো বিগত কিছুদিন হলো মাস্ক টাক্স আর ইউজ করি না, যখন দেখলাম যে হ্যাঁ স্বাভাবিক, সবাই স্বচ্ছলভাবে চলাফেরা করছে, তখন আর মাস্ক ইউজ করা বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে এরপরে এখন ওই ভাড়া রিক্সা আপনি? হ্যাঁ, এখন জমা রিক্সা চালাচ্ছি। আচ্ছা, এরিক সাথে আপনি তো গোটা রাজশাহীতে মোটামুটি যাতায়াত করা হয় জি জি কাস্টমার নিয়ে, তাই না? জি ভাড়াটে নিয়ে তো কোন কোন জায়গাতে আপনার যাওয়া হয় বা কাস্টমারদের সাথে কথোপকথন কেমন তারা ব্যবহার করে? ধরুন এখান থেকে আমরা রেল স্টেশন লক্ষ্মীপুর, আমরা তো শহরের মধ্যে সব জায়গায় যাই কম বেশি, কাস্টমারদের মধ্যে ধরেন আছে কম বেশি থাকবে, এটা মনে করেন কেউ ভালো কাউ কেউ খারাপ, এটা তো থাকতেই হবে, কারণ সবাই তো আর ভালো না। হ্যাঁ আচ্ছা, তো খাওয়া দাওয়ার মধ্যে আপনার কি ভালো লাগে, পছন্দের খাবার কি? খাওয়া দাওয়ার মধ্যে আমার ভেজিটেবল, ভেজিটেবলটা আমি বেশি পছন্দ করি। আমি মাছ মাংস আগে থেকেই আমি অপছন্দ করি, আমি ভেজিটেবলটা বেশি খাই। ভেজিটেবলের মধ্যে কোনটা বেশি পছন্দ? যেমন ঢেঁড়স, তারপরে সবজি মানে লাল শাক, তারপরে ধরেন ওই গাজর, তারপরে আরো অন্য অন্য আছে যারা, হ্যাঁ এগুলো আমি মৌসুমি ফল, এগুলা মানে কাঁচা সবজি, এগুলো আমি বিশেষ পছন্দ করি, কিন্তু আমার মাছ মাংসটা অপছন্দর। আচ্ছা, ফ্যামিলি বিয়ে শাদী করছেন তো? জি। কয় ছেলে মেয়ে? আমার একটা মেয়ে। আর হচ্ছে আপনার ওয়াইফের দেশের বাসা কোথায়? ওয়াইফের বাসা 16 নম্বর ওয়ার্ড, কয়েকডারা খ্রিস্টান পাড়া। ও, তার মানে আপনি হচ্ছে শ্বশুরের এরিয়াতে? শ্বশুরের এরিয়াতে ভাড়া? হ্যাঁ, এরিয়া অঞ্চলে ভাড়া থাকি। আচ্ছা, ছেলে মেয়েরা কি করেন? মেয়ে তো ছোট, মেয়ে তো ক্লাস 4-এ পড়ছে, 11 বছর বয়স। আচ্ছা, এমনি অবসর সময়ে কি করেন, গান বাজনা বা এগুলো পছন্দ করেন? হ্যাঁ, অবসর সময়ে গান বাজনা, হ্যাঁ টিভি, বাসায় টেলিভিশন আছে, টেলিভিশন দেখি, এখন তো খেলাধুলার সময় খেলাধুলা দেখি। হ্যাঁ, এখন তো বিশ্বকাপ হ্যাঁ খেলা দেখেন? হ্যাঁ। ফুটবল খেলা ভালো লাগে? হ্যাঁ, আমার ফুটবল খেলাটা আমার বিশেষ জনপ্রিয় খেলা। কোন টিমকে সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা তো ভালোই খেলতেছে। জি। আচ্ছা, রাজশাহীর হচ্ছে কিছু, আপনি তো বিভিন্ন জায়গাতে ঘোরেন, কোন কিছু প্রসিদ্ধ জায়গা আছে না যে রাজশাহীতে আসলে মানুষ এই জায়গা তো বেড়াইতে যায় বা দেখার মতো জায়গা কি আছে রাজশাহীতে? দেখার মতো জায়গা বলতে গেলে পদ্মা গার্ডেন, ধরেন জিয়া পার্ক, আমাদের রাজশাহী পার্কটা তো এখনও অগোছালো অবস্থায় পড়ে আছে, এখনও তো এটা সুষ্ঠু স্বাভাবিক হয়নি যেহেতু। আর রাজশাহীর মতো দেখার মতো ওই যে নতুন নতুন জায়গা তৈরি হয়েছে, যেমন ওই বিমান চত্বর, তারপরে আপনার ওই 14 পায়া যে ব্রিজটা করছে, এগুলো দেখার মতো বলতে গেলে এগুলাই। আর এছাড়া রাজশাহীতে সেরকম প্রতিষ্ঠান তৈরি হয়নি এখন, হ্যাঁ এখনও অত জনপ্রিয় গড়ে তুলতে পারেনি, আর যদি এখন করতে পারে। আচ্ছা, আগেকার রাজশাহী আর এখনকার রাজশাহীর মধ্যে কোনো উন্নত? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই এসেছে, পরিবর্তন তো অবশ্যই আছে, যেমন রাস্তাঘাট, হ্যাঁ এগুলো পরিবর্তন হয়েছে। আগেকার রাস্তাঘাট অনেক ছোট ছিল, হ্যাঁ এখন একটু বড় করেছে, হ্যাঁ মানুষের সমাগম বেড়েছে, মানুষের চাহিদাও বেড়েছে, মানুষের দেখেন আগে আপনার অনেক অনেক বিল্ডিং হয়েছে, যেমন বড় বড় দশতলার উপরে বিল্ডিং হচ্ছে, 16-তলা 18-তলা, অনেক পরিবর্তনই হয়েছে, পরিবর্তনের কোনো ইনশাল্লাহ আগামীতে আরো পরিবর্তন হবে। আচ্ছা, রাজশাহীতে স্থানীয় ফল যেগুলো আছে তার মধ্যে কি কি পছন্দ আপনার, কি কি ফল আছে রাজশাহীতে স্থানীয় ফল? এই যেমন ধরেন বেল, পেয়ারা, তারপরে কাঁঠাল, আমার বেশি পছন্দ আমডা, আমি এটা আমডা বেশি পছন্দ করি। কি আম? ওই ন্যাংড়া, তারপরে খিসাপাত, গোপালভোগ, এগুলা আমার কি, তারপরে আমরুপালি, এগুলা আমি বেশি পছন্দ করি। ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।